যদি মানুষ জাহান্নাম থেকে নাজাত না পায় সফলতা হবে না, যদি মানুষ কবরের আযাব থেকে নাজাত না পায় সফলতা তখনই হবে যখন বান্দা জান্নাতে যেতে পারে নির্দ্বিধায়, যখন বান্দা তার আমলনামা পাবে ডান হাতে, যখন বান্দা কিয়ামতের দিন তার রসুল আখিরি নবী, এই জমানার কথা বলছি, ফখরুল আলামিন সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে পারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দ্বারা হাওয়াজে কাউসারের পানি পান করতে পারবে, তখনই বান্দা সফল হবে। সত্য না মিথ্যা? আমি আপনাদেরকে বলি, আপনারা কি সবাই চান কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে? ইনশাআল্লাহ। আপনারা কি চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দ্বারা কাউসারের পানি পান করতে? ইনশাআল্লাহ। আপনারা কি চান কাল কিয়ামতের দিন যেন আপনাদের আমল নামা আপনারা পান ডান হাতে? সবাই চান? তাহলে আবার ডান হাত উঁচু করে দেখান। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। শুনেন আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ কামিয়াব হয়েছে, সফল হয়ে গেছে। এবারে শুধু আপনি মুমিন, আপনি তো বললেন আমি মুমিন, আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা উপস্থিত সবাই মুমিন, কিন্তু মুমিনদের গুণ কয়েকটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। প্রথমে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাত আদায়ে বিনয়ী, খুশু খুজুয়ের সাথে বিনয় নম্রতার সাথে যারা সালাত আদায় করে তারা হল প্রকৃত মুমিন, আর তারা কামিয়াব হয়ে গেছে। ব্যাখ্যা কত বড়। সালাত আদায় যখন বান্দা সালাত পড়ে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করে, এই জন্য যে আল্লাহ যেন তার এই ইবাদতের মাধ্যমে আল্লাহ যেন খুশি হন আর রাজি হন, ঠিক কিনা? তো কায় মনোবাদকে সে সালাত আদায় করে, যখন কায় মনোবাদকে সালাত আদায় করবে তখন তার মন একমাত্র আল্লাহরই দিকে থাকবে। যদি যখন সালাত এরকম হবে তখন তার সালাত হবে খুশু এবং খুশু বিনয় নম্রতার সাথে সালাত। এবারে যখন বান্দা বিনয় নম্রতার সাথে সালাত আদায় করবে তখন আল্লাহ তাকে ভালোবাসবেন, আল্লাহ তার ইবাদত কবুল করবেন। এবার যখন আল্লাহ ইবাদত কবুল করবেন তখন বাকি সব ইবাদত যাবতীয় বিধান রব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবেন, যাবতীয় বিধান আল্লাহ পাক তাকে পালন করার মতো তৌফিক দিবেন। যেহেতু প্রথম ইবাদত ইমান আনার পরে সর্বপ্রথম যে ইবাদত সেই ইবাদত তার মজবুত হয়ে গেছে। ভাইয়েরা আমার, আপনাকে সেই ইবাদত মজবুত করবেন না পিছনেই থাকবেন? সবাই এগিয়ে আসবে বলেন ইনশাআল্লাহ, পিছনে থাকতে নাই। আলোচনা শুনে আল্লাহর কালাম শুনে যদি আপনার ইমান বৃদ্ধি পায় তখন বুঝলেন আপনার ভিতরে ইমান আছে, আর যদি ইমান বৃদ্ধি না পায় ওই জাইসে আলোচনা শোনা আর না শোনা যদি সমান হয়। আজকে যদি যেমন আজকে গেল সারাটা দিন পাঁচ বছর সালাতে যদি আপনি নিয়মতান্ত্রিক না পড়তে পারেন, এখন আলোচনা শুনলেন, ফজর থেকে যদি আপনি আবার শুরু করে দেন সালাত, বলেন শয়তানকে, শয়তানকে আমি বাদ দিয়ে একমাত্র রব্বুল আলমিনের পথ অবলম্বন করলাম, সালাত শুরু করে দেন, কার মনোবাক্যে খুশু খুশুর সাথে সালাত আদায় করেন, তাহলে আপনি বুঝতে পারেন আপনার আলোচনা শুনে ফায়দা হচ্ছে আর আপনার ইমান বৃদ্ধি পেয়েছে। আশা করি আপনাদের ইমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। والذين هم عن اللغو معرضون আচ্ছা সালাত আমার সামনে ইমাম ইবনে কাসির এর তাফসীর বলছেন الذين هم في صلاتهم خاشعون اي خاشع القلوب فغضوا ابصارهم وخفضوا الجناح ولا تجاوزت اعينهم مصلاهم মানে মনে বিনয় নম্রতা নিয়ে তারা সালাত আদায় করে, তাদের চুপ তারা অবনমিত রাখে, সালাত যখন পড়েন কিছু করার না। এজন্য সুন্নত হলো যখন বান্দা সালাত আদায় করে তার চুপ থাকবে, চোখের দৃষ্টি থাকবে সাজদার জায়গার দিকে, কোন দিকে থাকবে? আর এই এরকম দৃষ্টি আপনাদের থাকে আসে, কারণ আপনারা বাংলাদেশে যে পাকিস্তানের লোক, তো আপনাদের এরকম যখন সালাত আপনারা পড়েন, সালাদ হয়তো অনেকেই পড়ে না কিন্তু যখন সালাদ পড়ে একদম চুপতে এরকম থাকে, সত্য না মিথ্যা? কারণ আপনারা হচ্ছেন গরিব মানুষ, তো গরিবেরা এরকম কামল বাক্যে সালাতে থাকে, যত প্রয়োজন লাভ তত এরকম মাছরানদের মতো লাভ দেয়, নমাজ তো হয় মাছরানদের মতো, আর যত গরিব তত সালাতটা একদম মজবুত হয়, কেন কামল বাক্যে সালাতে দেয় বলে আলহামদুলিল্লাহ। আপনারা খুশিও হবেন না নারাজও হবেন না, কিন্তু এটা বাস্তবতা, বাস্তব চিত্র দেখবেন। আপনি বাংলাদেশি, যদি পয়সা বেশি হয়ে যায় শুধু ফুরুষ আর ফুরুষ, যখন সলাদ পড়ে তুলব ফুরুষের দিকে মন, সলাদ পড়লে হ্যাঁ দেখ কাস্টমার একটা ডাকছে মনটা এখানে বসে না, সত্যটা মিথ্যা। সলাদ সলাদ অনেকে সলাদ ছাড়েন ব্যবসা বাণিজ্যের কারণে, অনেকে সলাদ ছাড়ে ইজ্জতের কারণে, অনেকে সলাদ ছাড়ে মন্ত্রিত্বের কারণে, অনেকে সলাদ ছাড়ে টাকা পয়সা ডুবে, আস্তাগফিরুল্লাহ আলাযীম, ঠিক কিনা উঠি? আপনারা আপনাদের সলাদ যদি এরকম হয়, আপনারা যদি এরকম হয় সময় বুঝে সলাদ পড়েন, তাহলে আপনি আপনি কি প্রকৃত মুমিন হলেন? তাহলে আশা করি আপনারা সবাই প্রকৃত মুমিন হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দুনিয়া যা যাবে কিন্তু আমি সলাদ ছাড়ব না ইনশাআল্লাহ, আমার ইজ্জত যাবে সলাদ ছাড়ব না ইনশাআল্লাহ, টাকা পয়সা যাবে সলাদ ছাড়ব না ইনশাআল্লাহ। আপনি যদি আল্লাহর পথে হয়ে যান দেখবেন দুনিয়া আপনার দিকে দিয়ে আসবে, আর আপনি যদি দুনিয়ার দিকে ধেয়ে চলেন দুনিয়া আপনি পাবেন না, তবে যতটুকু আল্লাহ পাক আপনার বাইরে দিকে রেখেছে আল্লাহর পথে থাকুন, দেখবেন আল্লাহ বাস্তব নমুনা, নিজেরা নিজেরা আমার কথা আপনারা নিজেরা পরীক্ষা করে দেখুন, কারণ এ কথা আমার নয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখেরাত মুক্তি হলে দুনিয়া অটোমেটিক্যালি আসবে, মন শান্তি পাবে, সালাত করলে আমরা শান্তি পাই, আর দিনও আমরা শান্তি পাবো না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন উম ইয়া বিলাল ফারিহনা বিসসালাত আযিন ইয়া বিলাল আরিহনা বিসসালাত, বিলাল তুমি আযান দাও আর সালাতের মাধ্যমে আমাদেরকে কি করো সান্ত্বনা দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই রামান আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুব্বি বাইনাই আত-তাইব ওয়াল নিসা ওয়াজুইলাত কুরাতু আইনি সালাত, আমার কাছে কয়েকটি জিনিস প্রিয় আল্লাহ পাক আমাকে প্রিয় করে দিয়েছেন, আমার সামনে আমার কাছে প্রিয় হচ্ছে সুগন্ধি আতর, ভালো সুগন্ধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়, তার স্ত্রীগণ তার কাছে প্রিয়, আর এর চেয়ে আরো বড় কথা বলেছেন ওয়াজুইলাত কুরাতু আইনিস সালাহ, আমার চোখের ঠান্ডা আর শীতল রাখা হয়েছে সালাতকে। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় কোনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন তো, কারণ ওইটা বলেছেন হুব্বি বাইলাইয়া আত্বিবুন নিসা, আমার কাছে প্রিয় করে তোলা হয়েছে সুগন্ধিকে আর আমার স্ত্রীদেরকে, আর আরেকটা কি ওয়াজুইলাত কুরাতু আইনি সালাহ, আমার চোখে শীতল বানানো হয়েছে সালাতকে। তাহলে যে ব্যক্তি এরকম বলবে আমার চোখে শীতল হলো সালাত, যদি সে সালাত না পড়ে তাহলে সে কি শান্তি পাবে? তা আমাদের মধ্যে এই গুণ থাকা উচিত কিনা? সুগন্ধি ব্যবহার করব, বিয়ে শাদী যারা করেছেন আপনাদের স্ত্রীদের হক আদায় করবেন, এটাই হলো কথা। আর আরেকটা সালাত ওয়াজুইলাত কুরাতু আইনি আস-সালাহ, আচ্ছা এরপরে যা তাতে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুহরিজুন, যারা অর্থহীন কাজ থেকে দূরে থাকে অনর্থক কাজকর্ম করে না। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলছেন লাগু বলতে বাতিল, বাতিল কাজ, শরীয়ত শরীয়ত বিরোধী কাজ, এমন কি অনর্থক কাজ যেটা কোনো ফায়দা নেই এটাও তারা পরিত্যাগ করে। তো তিনি বলেন وهو يشمل الشرك والمعاصي وما لا فائدة فيه من الأقوال والأفعال, আল্লাহ যে বলেছেন والذين هم عن اللغو معرضون, লগো থেকে বাঁচে দূরে থাকে লগো থেকে, লগো মানে বাতিল কাজ থেকে শরীয়ত বিরোধী কাজ থেকে, তিনি বলছেন এই লগো এর মধ্যে শিরিক শামিল, আল্লাহর নাফরমানি শামিল, মানে তারা শিরিক থেকে দূরে থাকে আল্লাহ নাফরমানি থেকে দূরে থাকে, আর এমন এমন কাজকর্ম থেকে দূরে থাকে যাতে কোনো ফায়দা নাই লাভ নাই, এমন কথা বলে না যাতে কোনো ফায়দা নাই, এইসব কাজ থেকে তারা দূরে থাকে। কথা স্পষ্ট কিনা? তো আপনারা আমরা তো অনেক সময় আছে অর্থহীন কাজ করি বরং আল্লাহ নাফরমানি,

প্রথমে এগুলো রেকর্ড হয়, তারপরে আস্তে আস্তে ওগুলো পেশ বইগুলো ফ্রি। আশা করি স্পষ্ট হয়েছে। তাই আমি বলছি খবরদার গলত সরে কেউ দেখবেন না, আল্লাহর লাভবানিতে কেউ যাবেন না। মিডিয়া অনুযায়ী বর্তমান মিডিয়াকে সামনে রেখে আমি বলছি ভালো ফিল্ম অথবা ভালো যেসব ওয়াজ নসিহত সহজ ভাষা, ওয়াজ নসিহত, জিকির আজকার, সালাত, আকীদা, বিশ্বাস, এগুলো ভালো ভালো দিক আছে না অনেকটা মিডিয়ায়, ওগুলো আপনারা দেখবেন না হোক ভাবে যাবেন না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তো বলতে পারো, সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আমিন। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করো, জিব্বার হেফাজত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, একটা হলো মুখ আরেকটা লজ্জাস্থান। একটা কি? মুখ বুঝেন তো না, এখন বাংলা ট্রান্সলেশন করতে হবে অন্যগুলো ভাষায়। জিব্বা বুঝেন? জিব্বা হচ্ছে লজ্জাস্থান। এই দুটি কারণে বেশিরভাগ মানুষ আস্তাগফিরুল্লাহ যারা জাহান্নামে যাবে এদের বেশিরভাগই এই দুই কারণে যাবে। তো দুনিয়াকে সামনে দিকে লাফালাফি করবেন না, একদিন আপনার বাতি নিবে যাবে, দুনিয়ার বাতি একদিন নিবে যাবে। কোন দিন নিবে আপনি জানবেন না, আজকে নিবে না কালকে নিবে না পরশু নিবে, আমরা কেউ জানি সাই তাই সেই সময়ের কথা স্মরণ করুন। হঠাৎ করে আপনার আত্মীয় স্বজন অনেকে শুনতে পান, আজকে উনি চলে গেছেন, কালকে উনি চলে গেছেন। আচ্ছা আমি আপনাদেরকে বলি, যারা কম বয়স্ক ওরা যায় না, না যায় আমাদের মধ্যে কম বয়স্ক যায়, অনেক সময় দেখা যায় সাবেইন জানা হয়তো কালকে চলে যাবে, কালকে চলে যাবে, আছে কি না, কিন্তু দেখা যায় ও যাচ্ছে না। আরেকটা বাচ্চা 9 বছর 10 বছর আসা লাগিয়েছে, হয় কি না? তো মৌত কার কোন সময় আসবে আমরা কেউ জানি না। ভাইরা আমার, আল্লাহর দিকে রুজু করি, নিজেদের লজ্জাস্থানে হেফাজত করি। এরপরে আরেকটা কি, এরপরে বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম বাইনাহুম ওয়া বাইনাল মুমিনিন। আল্লাহ পাক লজ্জাস্থানের হেফাজতের মাধ্যম করে দিয়েছেন বিয়ে শাদী, নিয়মতান্ত্রিক বিয়ে শাদী করবে। কোন কোন সময় দেখা যায় অনেকে কেউ কেউ আছে 70 বছর 80 বছর বিয়ে করে না, পাওয়া যায় কিনা, ভালো লোকের খারাপ হবে বললাম আর জানি না। যদি কেউ নিজের হেফাজত করে চলতে পারে মুমকিন, কিন্তু বর্তমান বিশ্বে এরকম হওয়া সম্ভব নয়। আল্লাহ নিজেকে কেউ যদি হেফাজত করে চলতে পারে, অথবা কাপুর সরকার বাধা নেই, কাপুর বুঝেন না, কাপুর পুরুষ তো নাই, যৌন শক্তি নাই, তো কি করবে, খালি বিয়ে করো, অসুবিধা নেই, ঠিক কিনা, নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে, অসুবিধা নেই। আর তুমি আমাকে জিজ্ঞেস করে বিয়ে করো ওয়াজিব না সুন্নত, ফরজ না সুন্নত, এইটা মানুষ প্রশ্ন করে দূর দূর থেকে। আচ্ছা বলেন তো, কারণ অনেক উলামা বলে সুন্নত, তাই তারা বলে সুন্নত সুন্নত, কিন্তু যার মধ্যে এরকম কাম প্রবৃত্তি রয়েছে বিয়ে না করলে নিজেকে হেফাজত করা সম্ভব না, তো এই অবস্থায় সমস্ত উলামা একমত তার জন্য বিয়ে করা ওয়াজিব। কথা বুঝতে পেরেছ? বর্তমান জমানায় এরকম কি পাওয়া যায় যে বলে আমার নিজের কাম প্রবৃত্তি আমি হেফাজত করতে পারি, দমন রাখতে পারি? আল্লাহ তো নিজেদের হেফাজত করবেন, খবরদার চুকের হেফাজত করবেন। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন চুকের জিনা আছে, আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন কানের জিনা আছে, আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন নাকের জিনা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতের জিনা আছে, আছে কিনা, আর এই পায়ের জিনা আছে, এই সবগুলি সত্যায়ন করে অথবা মিথ্যা প্রতিপাদন করে কোনটা? লজ্জাস্থান। লাস্টে তোমরা বলবে লজ্জাস্থান, খবর না আমরা চুকের জিনা থেকে বাঁচব, কারণ চুকের জিনা বড় মুশকিল। এই চুকের হেফাজত যদি হেফাজত করতে পারি অনেক কিছু থেকে আমরা রক্ষা পাবো। তো অনেক সময় দেখা যায় কোনো কোনো অন্ধ ব্যক্তি চুক অন্ধ কিন্তু মন হচ্ছে চক্ষুষা সুমহান আছে কিনা, চুক দিয়ে দেখে না কিন্তু মন মজবুত। চুক অন্ধ থাকার কারণে সে অনেক নাফরমান থেকে হেফাজত মানে আল্লাহ পাক তাকে হেফাজত রেখেছেন। আর এদের মধ্যে থেকে বর্তমান জমানায় কত উলামা আমরা দেখতে পাচ্ছি, আলিম উলামাই সৌদি, সৌদির বর্তমান প্রধান মুফতি, আরাফাতের খতিব, আপনারা জানেন প্রসিদ্ধ অন্ধ কিনা, সাবেক মুফতি আলম সৌদি আরবের, উনি চলে গেছেন কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কথা স্মরণ করছে প্রত্যেক দিন। শেখ আব্দুল বাস রহমতুল্লাহ আলী, শেখ আব্দুল হাজিজ বিন বাস রহমতুল্লাহ আলী, আমার মতো কত লক্ষ লক্ষ মানুষ, আমার চেয়ে বড় কত লক্ষ লক্ষ মানুষ আর কত ছোট মানুষ ইবনে বাজের কথা প্রত্যেক দিন স্মরণ করছে। আমি এখানে দর্শ বিভিন্ন দর্শে দেখবেন ইবনে বাজের নাম নেই নেই কিনা, অন্ধ ব্যক্তি কিন্তু আল্লাহ পাক তার মনকে এত প্রশস্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ। হাজার হাজার চক্ষুষানের দিকে আর ইবনে বাজের সুবহানাল্লাহ, সত্য বললাম না ইবনে বাজ রহমতুল্লাহ আলী চলে গেছেন তার কত বড় আপনি পেশ করবেন, চুদের হেফাজত করবেন ভাই, খবরে যেতে হবে, খবরদার এইসব দৃশ্য গলত দৃশ্য দেখবেন না, গলত ফিল্ম দেখবেন না, কত বলছেন তো অসৎ কিছু চুকের হেফাজত করুন। আপনি যাবেন মক্কা মদিনা ওখানে যান, যদি আপনি চুকের হেফাজত না করতে পারেন তাহলে যাবেন না, ফরজ হজ একবার করবেন ওমরা করবেন একবার বসে থাকবেন, গেলেন সুন্নত আদায় করার জন্য আর করলেন গুনাহ হয় কিনা, চুকের হেফাজত করবেন যারা ওমরায় যান বারবার, তোয়া সাই মক্কা ঢুকলেই চুকের হেফাজত মনের হেফাজত করবেন, কারণ মক্কায় মুকাররমায় হারামের ভিতরে কোন গলত কিছুর ইচ্ছা করাই যায় না। ومن يفيه بالحاد من ظلم نذقه من عذاب اليم الله বলেছেন যদি কেউ ওখানে মক্কায় কোন গলত কাজের ইচ্ছা করে আমি তাকে বেদনাদায়ক শাস্তি প্রদান করব। ইরাদা করে ওমেন ইউরিদ, ইউরিদ মানে কি ইরাদা, ইরাদা করলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন, গলত কিছু ইচ্ছা যদি করে আল্লাহ আমাদের সকলের হেফাজত আমিন। والذين هم لفروجهم حافظون الا على ازواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين এরপর বলছেন কি তো দাসীরতা আছে এছাড়া অন্য কোন পদ্ধতি অবলম্বন করে তাহলে তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী জালিম। তাই নিজের হেফাজত করবেন, মুখের হেফাজত করবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন, এরপর আরেকটা জিনিসের হেফাজত করবে যারা মুমিন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা আমানতের হেফাজত করে। আমানত বুঝেন তো, একটা হলো খালেদের আমানত আর আরেকটা হচ্ছে মখলুকের আমানত, স্রষ্টার আমানত আর সৃষ্টির আমানত, উভয়টাই আপনাকে আদায় করতে হবে, সংরক্ষণ করতে হবে, উভয়টারই হেফাজত করতে হবে। আর আরেকটা ওয়াহদ অঙ্গীকার, চুক্তির হেফাজত করে, চুক্তি তারা ভঙ্গ করে না, নিয়মতান্ত্রিক চুক্তি মোতাবেক তারা চলে। আপনার যদি কোভিডের সাথে আপনার চুক্তি হয় যেভাবে ওইভাবে আপনি কাজ করবেন, যেভাবে আপনাকে বলা 8 ঘন্টা ডিউটি দিবে 8 ঘন্টা ডিউটি করবেন, 5 ঘন্টা ডিউটি 5 ঘন্টা ডিউটি করবেন, নিয়মতান্ত্রিক করতে হবে, ব্যতিক্রম করলে কিন্তু গুনাহ হয়। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমাদের ভুল ত্রুটি হয় কিনা, প্রত্যেক দিন ইস্তেগফার করো 10,000 মানে 10,000 করো না বারবার ইস্তেগফার করো, উদ্দেশ্য এখানে 10,000 বারবার বারবার ইস্তেগফার। আর এর সাথে সাথে নিজেকে কন্ট্রোল করবেন, আমানতের খেয়ানত করবেন না, অঙ্গীকার পরিপূর্ণরূপে আদায় করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। এগুলি বলার পরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযী লাহুম আলা সালাওয়াতিহিম হাফিজ, যারা তাদের সালাতগুলির হেফাজত করে। প্রথমে বললেন কি সালাত বিনয়নম্রতার সাথে আদায় করে, একই শুরুতে আপনার আলোচনা শুনলেন, আর আবার এখানে সালাতের কথা বলেছেন সুবহানাল্লাহ। সালাতের কত গুরুত্ব, অর্থাৎ তারা তাদের সালাতগুলির হেফাজত করে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি সালাত কয়টা, ফরজ সালাত কয়টা, কয়ব ফাস, কিন্তু অনেকে এটা আছে কিনা, অনেকে এরকম

মানে আমার কোরআন পড়া হয়, তোমরা একটু কোরআন পড়ে রেখাত মুরগি তাকে বল করে ফিরুজকে বলো আমি এখানে আছি, তুমি চিন্তা ভাবনা করছো, সে আমাকে বল দিয়েছে উত্তর কবে আসবে, বললাম তোমরা কাজ করো, দেখছি কিন্তু একসাথে করে একজন আসবে, তিনজন আবার ওইদিকে ওদিকে গিয়ে আবার আসছে, আমি বলো করছো বুঝছেন, আরো কেউ হলে চক্ষু নেই আলহামদুলিল্লাহ দিনে মানে সাপ্তাহিক একবার দর্শ আপনাদের এরকম ওয়ার্কশপ গুলিতে হয় কিনা, তো আপনারা আসবেন পরবর্তী দর্শে আপনারা সবাই চেষ্টা করবেন এসার পরপর সাথে সাথেই চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ, আর সকলেই দিনের দায়ী হওয়ার চেষ্টা করুন, সকলেই দায়ী, শুধু অমুক আর তমুক না, শুধু আমি না, শুধু এরশাদ ভাই না, শুধু মৌলানা মনির না, হাফিজ ইব্রাহিম না, আমার শরফ না, ফিরুজ না, অমুক না, তমুক না, আপনারা সকলেই দিনের দায়ী হওয়ার চেষ্টা করবেন, ওই কয়েকজনের নাম এলাম, আমার এখানে তো অনেক ছাত্র আছে আপনারা নিজেরা দেখছেন বুঝতে পারছেন, খবরদার আমরা সকলে দায়ী হওয়ার চেষ্টা করব, আর এই যে আজকে মোটামুটি শুধু খারাপ হয়নি, যতটুকু হওয়ার মনে হয় ততটুকু হয়নি, তবুও খারাপ হয়নি আলহামদুলিল্লাহ, সব দর্শকগুলি তো এরকম দলে দলে আমরা লোকজন নিয়ে আসার চেষ্টা করি, এক ঘন্টা যদি আপনি আলোচনা করেন আলোচনা শুনেন হয়তো আপনার জীবনের আপনার গতি রুদ হয়ে হকের পথে আপনি চলে আসতে পারেন, জাহান্নামের পথ পরিত্যাগ করে আপনি জান্নাতের পথে চলে আসতে পারেন, হয় কিনা পরিবর্তন হয় কিনা, আপনারা আসুন এইসব দরস্কায় সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, আর শুধু নিজে আসবেন না আরো লোকজনকে নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, কাছে দোয়া করি আমাদের আমাদের এই মেহনতকে কবুল করুন আমিন, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমিন, আমাদেরকে কবুল করো আমিন, আমার ভুল ত্রুটি মাফ করো আমিন, আল্লাহ আমাদের আলোচনায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমিন, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দাও আমিন, আমাদের সকলের চোখের হেফাজত করার তৌফিক দাও আমিন, নাকের হেফাজত করার তৌফিক দাও আমিন, হাতের হেফাজত করার তৌফিক দাও সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমাদের ক্লাসমেট রুমমেট আত্মীয় স্বজন যারা আছেন আমাদের বন্ধুদেরকে সকলকে তুমি মাফ করো, আল্লাহ জিন্দাবন্দে সকলকে মাফ করো, মুসলমানদের উপর রহম করো আমিন, সুন্নাত ওয়াল জামাআতের মুসলমানদের সিরিয়ায় তাদেরকে হেফাজত করো আমিন, এমনি ভাবে ইয়া রাব্বানা ইয়া রাব্বাল আলামিন ইয়েমানে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মুসলমানদের হেফাজত করো আমিন, ইয়া রাব্বাল আলামিন ইরানে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মুসলমানদের হেফাজত করো আমিন, আল্লাহ বাংলাদেশের মুসলিম মুসলমানদের হেফাজত করো আমিন, সৌদি আরবের সকল মুসলমানদের হেফাজত করো আমিন, ভারতের মুসলমানদের হেফাজত করো আমিন, দুনিয়ার মুসলমানদের হেফাজত করো আমিন, আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে এক করো নেক করো আমিন, আমাদেরকে শিরিক বেদাত পরিত্যাগ করে চলার তৌফিক দান আমিন, আয় আল্লাহ মুসলমানদেরকে আয় আল্লাহ সকলকে এক হয়ে ইসলামের ঝান্ডা গ্রহণ করার তৌফিক দান আমিন, আয় আল্লাহ সৌদি সরকার যতটুকু তৎপরতা করেছে আর করছে আমরা দেখতে পাচ্ছি, আয় আল্লাহ সবাইকে তুমি খালিস নিয়তে ইসলামের ঝান্ডা বুলন্দ করার জন্য জেহাদের পতাকা উড্ডীন করার তৌফিক দাও আমিন, আয় আল্লাহ শিয়া বালিদের কনিষ্ঠ থেকে মুসলমানদের হেফাজত করো আমাদেরকে তুমি বুঝার তৌফিক দান করো আমিন, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।